تاری بے دلی رحم گزارے میں سہارے مسائل علم کلام و حکمت، مسائل علم کلام و حکمت، امام فخر الدین رازی کی تفسیر، امام فخر الدین رازی کی تفسیر کبیر سے قاعدہ بشرف منتے جو آیات دیکھتے ہی ہو قرآن تو قرآن میں سے علم کلام المسالہ ناہور مسالہ حکمت المسالہ نیرو کمال فصل خود المسالہ ناہور سلوک المسالہ سمس تو قرآن کے اپنے قاعدہ بشرف کے قرآن سے تاولی ایک نے علم کلام المسائل آئی علم حکمت المسائل آئی فخر الدین رازی یہ کتاب تفسیر لکھی تفسیر کبیر، تفسیر کبیر لکھائی تھی تار مصنف نام زینب کسی امام فخر الدین رازی کی تفسیر کبیر سے علم کلام اور حکمت کا مسائل انہوں نے عزم کیا امام فخر الدین رازی کی تفسیر کبیر معنی و بیان علامہ زمخشری کی تفسیر کشاف سے، تفسیر کشاف تر مصنف کے علامہ زمخشری تار کتاب تھے کہ تمہیں کی کی مسائل بائد مشور میں دام سن علم معنی علم بیان علم بودی اے سمست مسائل تمہیں قاعدہ شریر میں تو سامنے بشٹ کرے کچھ نجر پک جانا تفصیل کشاف جار مصنف علامہ اور حقائق و لطائق میں تفصیل امام راغب کی طرف رجوع کیا ہے، حقائق و لطائق قرآن کلام قرآن پاک کلام مدد যে সমস্ত আশিয়ায় হাকায়েক আছে এবং লাকায়েক সূক্ষ্ম সূক্ষ্ম মুক্তা প্রসাদ ভূতের মাথায় এগুলা তিনি আছেন ইমাম রাগে রহমতুল্লাহ রায় কি তাকসিদে তাকসিদে ইমাম রাগে তাকসিদে ইমাম রাগে লাকায়েক মে তাকসিদে ইমাম রাগে কি তরফ রুজু কিয়া হয় আগার কে মস্কুরা تینوں کتابوں سے اقتباس کیا، اگر سے مذکورہ تینوں کتابوں سے اقتباس کیا لیکن اصل اصلی اصل اصلی ماخذ ان کا، لیکن اصل اصلی ماخذ ان کا چونکہ تفسیر کشاف ہے ان کا چونکہ تفسیر کشاف ہے اور صاحب کشاف علامہ زمخشری معتزلی تھے، فرقہ معتزلہ سمجھ بیان آتی کتاب اور صاحب کشاف علامہ زمخشری معتزلی تھے، اس لیے جہاں کہیں اس لیے جہاں کہیں علامہ زمخشری نے معتزلی عقائد ثابت کرنے کی کوشش کی، زمخشری نے معتزلی عقائد ثابت کرنے کی کوشش کی یا اشارہ الى الاعتذار کیا، یا اشارہ الى الاعتذار کیا، وہاں بائجابی نے اعتراف کیا، کہنا بائجابی کو موقع دینا داخل سنت و جماعت جو ساتھی مذہب تین کو ساتھی مذہب داخل سنت و جماعت সেখানে কিন্তু কাজী বাইজাবি আল্লামা দুনুসের একতেবা করেন নাই তার কিতাবে। সেখানে বিষয়বস্তু আনার সময় যখন দেখছেন যে এখানে মাসালায় এতেজাল তিনি সাবেক করছেন মুনিষিদের খেলাপ করছেন দান দান সেখান জবাব দিয়ে তার ভাঙ্গার জবাব দিচ্ছে। উহা বাইজাবি নে একতেলাপ কি আর দান দান সেখান جواب دیا اور اشارات مجلہ کا بھی بھرپور جواب دیا متذرید رائے دارن مانوش بھرانت ہو جن کاجی بھائی جابی سیگل پک تو نہ ہوئی برچ پاتل گھوشنا کر বাতিলের কি জবাব হচ্ছে সেটা ভরপুর জবাব আর ইশারাত মুদাল্লা কা ভি ভরপুর জবাব দিয়া। লেকিন বাইজাবি নিয়ে কুছ মাকামাত এসে ভি হ্যাঁ লেকিন বাইজাবি মে কুছ মাকামাত এসে ভি হ্যাঁ যাহা বাইজাবি সাহেব আল্লামা জমকসুরি কি এলমি সবক যাহা বাইজাবি সাহেব আল্লামা জমকসুরি কি এলমি সবক সে মোতাসের হো গায়ে নি সেখানে আবার আল্লামা জমকসুরি কিভাবে ঢাকায় আকায়ে এলেনের ছুরি ঝাড়ছেন সেখানে তার ভাই যাবিও মুখাশ্রেল আল্লাহ আমার জনশ্রী কি এলমি সবক সে মুখাশ্রের হয়ে তোমরা হকপন্থী আর কি লেখাপড়া করো বাতিল পন্থীরা তোমাদের থেকে কতক্ষণ বেশি লেখাপড়া করে দাও তাদের এলএম কি বাড়ায় তোমরা কোনো সময় বেদাতিদের মজলিসে ওয়াজের মাহফিলে গেছো কি না আজ সর্বনা সেইভাবে হারা ভাগ কোরআন হাদিস বয়ান করতে থাকে তোমরা আমরা তার কাছে বিষয় একটার পরে একটা দলিল দিয়া মানুষ এক করে মুতাসের করে তো বাতিল পন্থীদের মধ্যেও বহুত বড় বড় আলেম ওলামা আছে কিন্তু তারা তাদের আকলকে বাতিলের দিকে প্রয়োগ করার কারণেই তারা বাতিল হয়ে গেছে অন্যথায় তাদের জেহেন থাকবার কুয়োতে হাতে যা এত বেশি যে কোনো মানুষ পাবলিক তো অবশ্যই কোনো কোনো আলেমও কোনো সময় মতো আশ্রয় দিয়ে থাকে এই জন্য তাদের মধ্যে যাওয়াই দরকার পরীক্ষা করার জন্য না জানার জন্য না উল্টা একটা হয়ে যেতে পারে কম ভুল যাদের আছে তাদের ভি পরিবর্তন হয়ে যেতে পারে তাদের বয়ান শুনে এই কথাটাই এখানে ইমাম বাইজাবি তো মুতাযিলিদের খেলাপ করছেন জবাব দিচ্ছেন কিন্তু কোনো কোনো জায়গায় আল্লাহ মুসরি এলমি শপথের কারণে এলমি মহারত দীঘা তীব্র মুতাসের হয়ে গেছে মুতাসের হয়ে গেছে বাইজাবি শরীফ কার দুসরা মাখাজ ইমাম রাজি কি তফসিরে কাবির হায় বাইজাবি শরীফ কা দুসরা মাখাজ ইমাম রাজি কা তফসিরে কাবির হায় উসকা আসর ভি কাজী সাহেব পর পড়া উসকা আসর ভি কাজী সাহেব পর পড়া اور مسائل فلسفیہ اور اہل کلام میں بہت گلو کر کے گئے, گلو کر گئے اور مسائل فلسفیہ اور علم کلام میں بہت گلو کر گئے. حقیقت کھلے دیا ہوتا ہے بھائی دامی کرو کون سمے تمہار بھول بجابے سیکھی ہوتے پہ یہ مقدمہ مدد اشارہ کر دیا ہوئے. دراصل قرآن حکیم کی تفسیر میں علم قابلیت اور فکری طاقت سے زیادہ مرجیت باری اور مرجیت رسول صلی اللہ علیہ وسلم پیش نظر رہنا چاہیے, اس میں بائدابی سے یقینا کمزوری ہوئی ہے, دراصل قرآن حکیم کی تفسیر میں علمی قابلیت اور فکری طاقت سے زیادہ مرجیت باری اور مرجیت رسول صلی اللہ علیہ وسلم پیش نظر رہنا چاہیے. قرآن تفسیر مجھے نجر علمی کمال ظاہر نہ کرا جائے, بمبسٹنگ شبد نہ آنا چاہیے, عام فہم جنگنر اپکار ہوئے, اللہ پاک سنتشتی لابھ ہوئے, اللہ رسول سنتشتی لابھ ہوئے, سیدھا سادا بھاوے تفسیر ہوا چاہیے. ٹھیک ہے نا, ہم ایسے ہیں ویسے ہیں یہ بھی دیکھانا مقصد نہ ہوا چاہیے. نرم ہوا چاہیے, ماتا قرآن ارجن کرا چاہیے. موضوعات سے بھی استناد نہ کر سکے, موضوع روایت نہیں موضوعات سے بھی اجتناب نہ کر سکے, حالانکہ روایت موضوعات خام مقصود ترغیب و ترہیب ہی کیوں نہ ہو, موضوع روایت ضعیف روایت و ترغیب ترہیب میں کیا استعمال کرا جائے, لیکن موضوع روایت کون اوستھاتے ہے نا روایت کرا جائے. علماء اسلام کے نزدیک بالکل نہ جائز و حرام ہے, حالانکہ روایت مغلا تھا مقصود ترکی وہ ترکی کیوں نہ ہو علماء اسلام کے نزدیک بالکل ناجائز اور حرام ہے. مقتضائے حدیث حرام ہے با مقتضائے حدیث. من کذب علی متعمدا فلیتوضا مقعده من النار. حدیث حدیث جال حدیث موضوع حدیث شدو ناجائز ہی نہ برن کا حرام. ایتا فن پرزن دلو کاری بائی جابی کتاب تفسیر بائی جابی مدی تنی کن پرسن ناکر ایتا فن بائی جابی شریف مرجدہ کی دور جائے بائی جابی شریف دور جائے بائی جابی شریف تفسیر کی کتابوں کے تین درجے ہیں. تفسیر کی کتابوں کے تین درجے ہیں. ایک مختصرات ایک مختصرات جیسے تفسیر جلالین خوب مختصر تفسیر قرآن مجید جو تو الفاظ سے کوئی پریمان الفاظ نہیں ہے جیسے تفسیر دلالائن شریف آر کی ذات المسیح علامہ ابن جوزی کا ذات المسیح بہت ہی مختصر کتاب تفسیر میں اور وزیر علامہ واقعی کی واؤ جین یا زا عزیز اور تفسیر وزیز کے لیکسن علامہ واحدی اور وزیز علامہ واحدی کی وغیرہ تین کا مختصر تفسیر کتھا بلا ہوئی. دوئی نمبر تین ایر دوئی متوسط تفسیر متوسط جیسے تفسیر مذهبی عربی کے তফসিলের ভণ্ডার যখন আমাদের এখানে চালু ছিল আমরা তখন তফসিলে মাদারি আরবিটা পড়াইছি. তফসিলে মাদারি মুতাওয়াসসাত দরজা তফসিল তফসিলে মাদারি তফসিলে মাদারি তফসিলে কাশ্যাপ আর উসি দরজে মে তফসিলে বাইদাবি ভি হাই اور اسی درجے میں تفسیر بائزابی بھی ہے متاثر درجہ تفسیر متاثر درجہ تفسیر. کل کے دیکھ بار ایک بسم اللہ الرحمن الرحیم تفسیر آرائی پشتہ کرسن تار پر متابلنا ہوتا سے متاثر درجہ تفسیر بسم اللہ الرحمن الرحیم تفسیر آرائی پشتہ کرار اور وہ ہوتا سن بائی دی ویلو کی متاثر درجہ تفسیر. تین نمبر متبرات لمبا لمبا تفسیر متبرات قبیلے تھے جیسے تفسیر کبھی جیسے تفسیر کبھی امام راضی کی تفسیر امام راغب علامہ امام راغب کی تفسیر تفسیر امام راغب. روح المعانی روح المعانی تفسیر مجھے آسے ٹھیکار مجھے آسے روح المعانی ٹھیکار ایکی فتوار کی کار تفسیر روح المعانی تفسیر ابن جاری تفسیر ابن جاری قرطبی رحمت اللہ علیہ وغیرہ. تفسیر بائزابی کی مقبولیت کے لیے یہ کافی ہے تفسیر بائزابی کی مقبولیت کے لیے یہ کافی ہے کہ ہند و بیرون ہند হিন্দুস্তান এবং হিন্দুস্তানের বাহিরে পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, বেরুনে হিন্দ, এগুলো বেরুনে হিন্দ, হিন্দ اور بیرون ہند کے تمام مدارس اسلامیہ کے اندر داخل نصاب ہے۔ تو پھر پائیدگی کی مقبولیت کے لیے یہ کافی ہے کہ ہند اور بیرون ہند کے تمام مدارس اسلامیہ کے اندر داخل نصاب ہے۔ ایک ہی چار مقبولیت، এমন কোন মাদ্রাসা নাই যেখানে ভারতবর্ষে না পড়ানো হয়, না বুঝে আমাদের এখানকার কিছু বোঝা পার ছাত্র গ্রামের কোনো এক এলাকার মধ্যে যাইয়া মোদারতি করতেছে, কোনোদিন দেখা হয়েছে কিছুকাল দিচ্ছে বাইজার বিষয়ে আজকাল বা উত্তর পড়ালেও না বাইজারের বাবা বুঝে নেই ওই গ্রাম দেশে এখন কী পড়ায় ভাই যাবে তাহলে বাইজার বিষয়ে সমস্ত দর্শনীয় জমি মাদ্রাসাগুলির মধ্যে বাইজানিশুলে নেশাব দাখিলে নেশাব আর উলামায়ে এজাম কি তাওজিহাত কা মারকাজ হয়। আর উলামায়ে এজাম কি তাওজিহাত কা মারকাজ হয়। সমস্ত উলামায়ে কেরামে বাইজানি শরীফের মোতালা করে হাওয়ালা দেয় এবং একে অপরকে বলে এই আছে ব্যাখ্যা বাইজাবি শরীর মধ্যে কী আছে দেখাবো। যেমন আমরা ফেকার মধ্যে বলি যে স্বামীর মধ্যে এই ব্যাপারে কী আছে, তো ফেকার কিতাবের মধ্যে বিভিন্ন ফেকার কিতাবের হাওলা দেওয়া হয়। তো সের কিতাবের মধ্যে হয় না বাইজাবি শরীর বহুত মতাবার কিতাব, এই জন্য সমস্ত ওলামায়ে কেরামের তাওয়াজ্জু হাত তার দিকে বাইজাবি শরীর হয়েছে। তার মধ্যে যে লেখকটিও কাল করা হইল কিন্তু সেটা সেটা বড় ভূমি ছিল তার মুখলিয়তের কারণে অমূল এবং তার মধ্যে একটা ওজন এসে গেছে সমস্ত ওলামায়ে কেরামের তাওজিহাত ছিল। যেমন নাফাতুলিয়ামান, নাফাতুলিয়ামান একটা ফুহুস কিতাব কিন্তু আমরা কী হিসাবে করে আদব হিসাবে তার মধ্যে আদবী লেখা বহুত করা হয়েছে, বহুত বড় আদিবের কিতাব হয়েছে নাফাতুলিয়ামান। যদিও সেখানে সহজ অ্যাপ আছে সেগুলি থেকে আর ব্যবহার করা হয় আর ব্যবহার করা হয় ভাষার ভাষাটা বড় উচ্চারণ এই জন্য তফসিলে বাইজাবের মধ্যে কিছু কিছু কাল থাকলেও কিন্তু তার মুখলিয়ত এবং ওলামায়ে কেরামের তাওয়ার জুহাত তার দিকে ইসকে শুরু ও হাওয়াশি বা কাসরত লেখে গায়ে ইসকে শুরু সরার গোবর্ধন শুরু ও হাওয়াশি হাসিয়ার গোবর্ধন বা কাসরত লেখে গেল জিন মি এফা দিয়া কি লেহাসে, জিন মি এফা দিয়া কি লেহাসে হাসিয়ায় শাইখ জাদা, হাসিয়ায় শাইখ জাদা ও খাপ্পা জি নিস হাসিয়াতুল বাইদাবি আল্লামা শিয়াল কুটি হিন্দুস্তানে একটা সারেন না হাসিয়ায় বাইদাবি আল্লামা শিয়াল কুটি ও খুসুসি এমতিয়াজ হাসেল হাই ও কাসরত লেখে গায়ে জিন মে এফা দিয়া ফায়দা দিয়া এফাদিয়াত কে লেহাজ সে হাসিয়ায় শাইখ জাদা কি নামেন না বা খাপ্পাজি কি নামেন না নিজ হাসিয়াতুল বাইদাবি লিল আল্লামা শিয়াল কুতি কো কুতি এমতিয়াজ হাসিল হয়। এই তিন হাজার কিতাব আমাদের কিছু বানায় আছে কিন্তু কিসমত কি বাদ নাই হাসিয়ায় শাইখ জাদা যেটা এক নম্বরে এবং বহুতই মুদির এখন শুধু হাসিয়া না হাসিয়া তাই কিতাব আকারে আট দশ জিলদে ছাপা হয়েছে। এই কিতাবটা আমাদের কিন্তু বানাইছিল কোন উস্তাদ কবে কোন দিকে তার বাসা বাড়ি অথবা আর মসজিদের মধ্যে রাখছে, আর এখন কিতাব এখানে পাওয়া যায় না। আর জামিয়াতে কেউ ঠিক বলে না, চায়ও না, অনেকে জানো না। এই জন্য আমি নিজে সৌদি আরব থেকে কিনে নিয়ে আসি সাত আট খণ্ডের মধ্যে সাহিত্য জাদা, হাসিয়ায় সাহিত্য জাদা, বহুত ওজনই কিতাব। এবং এটা কিতাব হিসাবে এখন হাসিয়া হিসাবে না, এরা মোতালা করা আজ বছর দুই হল করে দিচ্ছেন ভাইজারের শরীর হাসিয়া তো সাহিত্য জাদা। এই জন্য কিতাব সব নিজে গেলে তালিমুল ইসলাম তো সুরটা দাওয়া পর্যন্ত কিতাব নিজের হিসেবে আমাদের আর মাস্টার জন্য টাকা দেওয়া লাগবে না, কিন্তু আবদুল্লাহ নাই কিতাব তোমার সাথে যদি কিতাব থাকতো নিজে তাহলে ওর কাছে আসছে না, কালকে আপনি আসছেন এই ফাঁকে তুমি কিতাব দীক্ষা পেয়ে দেবে। এখন এই মাসলা বলার জন্য সময় হয়ে গেলে এই জন্য নিজে ভোটারি করাতে পারে, ইস্তারি করতে পারে, নাস্তা বেশি বেশি টাকা খাইতে পারে, টিকা তুলতে পারে, বড় অধন্তরা নিতে হবে, প্রত্যেকে নিজস্ব টিকা থাকতে হবে। নাস্তার পয়সা থেকে টাকা বাঁচাইয়া ইস্তারি না করিয়া এম্ব্রয়ডারি না করিয়া ওই টাকা দিয়ে কিতাব তুলতে হবে। তালিমুল ইসলাম হতে দাওরা পর্যন্ত সমস্ত কিতাব নিতে থাকতে হবে, বিশেষ করে ফেকা আর তারিখ আর হাদিস মাত্র এই চার খনের কিতাব অবশ্যই থাকতে হবে। আর নিজের এলএম বানানোর জন্য নহ সারফের কিতাবও থাকতে হবে। কালকে আসল কিতাব শুরু হয়েছে।